عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমরা কোরআনের প্রতি আদবের আরেকটা দিক বা আরেকটা পর্ব শুরু করব, সেটা হচ্ছে কোরআন আমাদেরকে পড়তে হবে। মুসলিম হিসাবে প্রত্যেকের উচিত কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা। আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, আমাদের সবার চেয়ে প্রিয় হলেন আল্লাহ, অতএব তার বাণী, তিনি যা বলেছেন তা আমাদের পড়া এবং জানা একান্তই কর্তব্য, এবং সেই বাণী দিয়ে আমরা গুনগুনিয়ে আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করার একটা ইবাদত হল কোরআন তেলাওয়াত করা, আর যার একটা হরফ পাঠ করলে দশটা নেকি। খুব মিষ্টি ও মধুর সুরে বিনয় নম্রতার সাথে কোরআন পাঠ করুন। কোরআন যখন পাঠ করবেন তখন আপনার ভেতরে যেন বিনয় থাকে। অনেক মানুষ আছে অহংকারী, তাদের ভিতরে দেখলেই বোঝা যায় যে অহংকার, এই অহংকার যেন ভিতরে না থাকে। এমনিতেই অহংকার নিষিদ্ধ সর্বক্ষেত্রে, শুধু কোরআন পাঠ করার ক্ষেত্রে না, অতএব সর্বক্ষেত্রে কোরআন আপনার অহংকার নিষিদ্ধ। কোরআন পাঠ যখন করবেন তখন যেহেতু আপনি সর্বমহান, সবচেয়ে বড় যিনি, সবচেয়ে বিশাল যিনি, তার বাণী পাঠ করছেন, অতএব সেখানে আপনার অহংকার সাজে না। সেখানে এত বড় বিশাল বাদশার সামনে আপনি তারই বাণী পাঠ করছেন, সেখানে অনুনয় বিনয় থাকবে আপনার পাঠের ভিতরে, আপনার তেলাওয়াতের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মধুর সুরে পাঠ করতে আদেশ করতেন এবং বলতেন যে তোমরা সুমিষ্ট শব্দ দ্বারা কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো। যাইয়িনু আল কোরআনা বিআসওয়াতিকুম, তার মানে কোরআনকে সৌন্দর্য দাও কি দিয়ে, সুন্দর সুর দিয়ে, কারণ মধুর শব্দ কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে। এজন্য আপনি দেখবেন কোরআন যখন পড়া হয় যত কারীর আপনি কেরাত শুনেছেন সবাই সুর করে পড়ে, সবাই সুর করে পড়ে, আর এটা হচ্ছে ইসলামের নির্দেশ। কোরআন পাঠে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজ তার, যার কোরআন পাঠ করা শুনে মনে হয় সে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট। কার কোরআনটা? অনেকে কোরআন পড়ছে গারগার গারগার গারগার করে পড়ছে না, দেখবেন যে যার শুনে আপনি মনে হবে যে হ্যাঁ তার ভিতরটা কাঁদছে, ভিতরটা কাঁদছে। আপনারা নিশ্চয়ই এই পার্থক্য নিজেরাই করতে পারবেন। আপনি বলুন, আপনি অর্থ বুঝুন চাই না বুঝুন, আপনারা যখন হারামে যান, মক্কাতে যান, তখন অনেকের কেরাত শুনেন, কিন্তু এমন একটি লোক আছেন বা এমন একজন ইমাম আছেন যার কেরাত শুনে হৃদয়টা দুলে ওঠে, কেঁদে ওঠে, নিশ্চয়ই তার ভিতরে কি আছে, আকর্ষণ আছে। কোরআন যে পড়ছেন সে কোরআনের একটা আকর্ষণ আছে, সেখানে দাঁড়িয়ে এক তো এমন জায়গা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সেখানে দাঁড়িয়ে আপনি আল্লাহর বাণী শুনছেন এমন এক মধুর কণ্ঠে যে আপনার হৃদয় তখন দুলতে শুরু করে, আন্দোলিত হয়, আর তখন আপনার মন থেকে চোখে আর চোখ থেকে বিগলিত হয় অশ্রুধারা, তখন আপনার চোখে পানি আসে আর কানতে ইচ্ছা হয় আল্লাহর দরবারে। মোট কথা, কোরআন এমন সুরে পাঠ করুন যেন সেই শোনা মনে, সেই শোনা আপ শুনে মনে হয় যে আপনি আল্লাহকে ভয় করছেন, আল্লাহর ভয়ে পড়ছেন। তিনি আরো বলেছেন, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে সুরেলা কণ্ঠে কোরআন পড়ে না। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, তার মানে সুরেলা শব্দে যদি যে ব্যক্তি কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়, তার মানে আমার নীতি নয়। আমার নীতি হল আমার নীতিতে যে চলবে সে সুর করে কোরআন পড়বে, অবশ্য একবারে মানে বিকৃত করে গানের মতো করে সুর তা না, কোরআনের যে একটা সুর আছে সেই সুর আলেম ওলামারা বা কারি হাফেজরা তারা ধরে রেখেছেন সেই রকম, আর বিকৃত সে একবারে গানের মতো সুর করা সেটাও ঠিক না, সেগুলো হচ্ছে বিকৃত সুর। কোরআন তেলাওয়াতের সময় আপনি কান্না করুন, কোরআন তেলাওয়াতের সময় আপনি কান্না করুন। ইমাম নাওয়ী বলেন, কোরআন তেলাওয়াতের সময় কান্না করা আরেফিন এবং নেক লোকেদের প্রতীক। আরেফিন কাকে বলে? আরেফ, আরেফ বিল্লাহ, তার মানে আল্লাহ সম্পর্কে যার জ্ঞান আছে। নিশ্চয়ই আপনাদের মধ্যে যতগুলো লোক আছেন তারা আল্লাহ সম্পর্কে সবাই জানেন আল্লাহ কে, কিন্তু আল্লাহ সম্পর্কে সম্যক ধারণা কি সবারই সমান হবে? না, নিশ্চয়ই সবারই সমান হবে না। যেমন ধরুন আমি একজন লোক, আমি একজন ব্যক্তি, আমার সম্পর্কে এখন সবারই সম্যক ধারণা নেই। কেউ জানেন যে আমি একজন আলেম, আমি একজন বক্তা, কেউ মনে করে যে হচ্ছে সৌদিয়ার দালাল, কেউ মনে করে ইহুদির দালাল, কেউ মনে করে পয়সা খায় বলে কথা বলে, কেউ মনে করে হ্যাঁ না একজন বড় আলেম মদিনা থেকে পাশ করেছে, অনেকে জানে না মদিনা থেকে, অনেকে জানে আমি বাংলাদেশি, অনেকে জানে আমি জামাতি, অনেকে জানে আমি তবলিগি, অনেকে জানে আমি আহলে হাদিস, একজনের এক এক রকমের, মানে যে আমার সম্পর্কে সম্পূর্ণ সত্যটা জানবে সেই আসলে আরেফ, সেই আসলে আরেফ। আমার সম্পর্কে না জেনে যদি কেউ মন্তব্য করে তাহলে তার ভুল হবে, আর মন্তব্য করতেই পারে, যদি সে আসল কথা না জানে তাহলে সে মন্তব্য করতেই পারে। তো যে যতটুকু জানবে সে ততটুকু আরেফ হবে। আল্লাহ সম্পর্কে সবারই ধারণা সমান না, আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যত জানবেন তত আপনি আরেফ হবেন। তো আরেফ বিল্লাদের আল্লাহ সম্পর্কে যাদের সম্যক জ্ঞান আছে তাদের, আর নেক লোকেদের যারা ভালো লোক যারা পরহেজগার লোক তাদের প্রতীক হল, প্রতীক মানে চিহ্ন, তাদের চিহ্ন হল কি যে তারা কোরআন তেলাওয়াতের সময়ে আল্লাহর কিতাব তেলাওয়াতের সময়ে তাদের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা ويقولون سبحان ربنا سبحان ربنا ان كان وعد ربنا لمفعولا سبحان ربنا ان كان وعد ربنا لمفعولا ويخرون للاذقان يبكون ويخرون للاذقان يبكون ويزيدهم خشوعا। এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরা 107 থেকে 109 নম্বর আয়াতে, ইসরা মানে সূরা বানী ইসরাইল, এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন তা পাঠ করা হয়, কিতাব যখন পাঠ করা হয় তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ে। এই জন্য কোরআন তেলাওয়াতের সময় সিজদা আছে না, সেই সিজদার কারণ আছে, যেখানে সিজদার কথা বলা হয়েছে সেখানে সিজদা করতে হয়। তারা বলে আমাদের প্রতিপালকই পবিত্রতম, আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি অবশ্যই কার্যকরী হবে, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই কার্যকরী হবে। তারা কান্তে কান্তে ভূমিতে লুটিয়ে পড়ে, তার মানে ভূমিতে লুটিয়ে পড়ে মানে সেজদা করে, কান্তে কান্তে সেজদা করে এবং তাদের তা বিনয় বৃদ্ধি করে এবং তাদের তা তাদের বিনয় বৃদ্ধি করে, তাদের বিনয় বৃদ্ধি করে, তার মানে ভিতরে যখনই কোরআন পড়া হয় কোরআন পড়লে পড়ে তাদের কি বৃদ্ধি হয়, বিনয় বৃদ্ধি হয়। আমাদের একটা কথা আছে ওলামাদের, দেখবেন যে যত বড় জ্ঞানী হবে সে তত বড় বিনয়ী হবে। আপনি দেখবেন খেয়াল করে, বড় বিশাল আলেম, যত বড় আপনি আলেম দেখবেন, যত বড় আলেম দেখবেন তত বড় কি দেখবেন, সে বিনয়ী, জ্ঞানী হলেই বিনয়ী হবে। যত জ্ঞান বাড়বে, জ্ঞানের পাহাড়ে যত উচ্চ শিখরে পৌঁছবে ততই সে বিনয় তার বাড়তে থাকবে, তত বিনয় বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে নিয়ম আর নীতি। সুতরাং এ হচ্ছে পরহেজগার লোকদের কাজে, আল্লাহ তাআলা সম্পর্কে যত বেশি জানবে সে তত বিনয়ী হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়াম 58 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহিন ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়্যা। এখানে আল্লাহ বলছেন এরাই আদম বংশের অন্তর্গত নবীগণ, যাদেরকে আল্লাহ অনুগৃহীত করেছেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদেরকে আমি নূহের সাথে কিস্তিতে আরোহণ করিয়েছিলাম, কিস্তিতে যারা নূহের সাথে আরোহণ করেছিলেন তাদের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকত আমরা পৃথিবীর মুখ দেখতে পেতাম? তার মানে আমরা হচ্ছি সেই নূহের সাথে যে কতিপয় মানুষ কিস্তিতে চলেছিলেন তাদেরই বংশধর বলে আমরা পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। এবং ইব্রাহিম ও ইসরায়েল বংশের অন্তর্গত এবং যাদেরকে আমি সুপথগামী ও মনোনীত করেছিলাম, যখন তাদের নিকট পরম দয়াময়ের আয়াত পাঠ করা হতো তখন তারা কান্তে কান্তে সিজদায় পতিত হতো। তাহলে এই কান্তে কান্তে সিজদায় পতিত হওয়া কাদের গুণ হল? নবীদের গুণ। আর নবীর তুলনায় শ্রেষ্ঠ আর কেউ পৃথিবীতে হতে পারে না। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রসুল আমাকে বললেন, আমাকে কোরআন পড়ে শোনাও, আবদুল্লাহ আমাকে কোরআন পড়ে শোনাও। আমি বললাম, আমি আপনাকে কোরআন শোনাব, অথচ তা আপনার উপরই অবতীর্ণ হয়, কোরআন তো আপনারই উপরে অবতীর্ণ হয়েছে, তা আমি আপনাকে পড়ে শোনাব, কি ব্যাপার? তিনি বললেন, আমি অপরের নিকট তা শুনতে পছন্দ করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, অতএব আমি সূরা নিসা পড়তে শুরু করলাম। সূরা নিসা পড়তে পড়তে পড়তে পড়তে যখন এই আয়াতে পৌঁছলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতে যখন পৌঁছলাম, মানে কি অনন্তর তখন কি দশা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষী রূপে আনয়ন করব। তাকে, তোমাকে, নবীকে, সমস্ত উম্মতের সাক্ষীকে, আল্লাহ আকবার। এই জন্য ওরা বলে যে আল্লাহর নবী হাজির নাজির, তাছাড়া সাক্ষী কি করে হবেন? না দেখলে কি সাক্ষী হতে পারে নাকি? দেখলে সাক্ষী, এই সাক্ষী দেওয়ার জন্য কি দেখা জরুরি? না, আল্লাহ তাআলার এই যে খবর, এই খবরের দিয়েই তিনি সমস্ত উম্মতের জন্য সাক্ষী দেবেন, ভালো মন্দের সাক্ষী দেবেন। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো না দেখলেও সাক্ষী দেওয়া যায়। যেমন এক বাদু ঘোড়ার ব্যাপারে, ঘোড়া কেনা বেচার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু মানে মতভেদ হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সে বাদু চেষ্টা করছিল যে মিথ্যাবাদী সাজাতে চেষ্টা করছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাহাবা খুজামা বলে একজন সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করে জানলে, তুমি তো কেনা বেচার সময় ছিলে না? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের খবর বলেন আমরা বিশ্বাস করি, আর আপনি যে বলছেন আমি এটা করেছি বা কিনেছি, তো এটা বিশ্বাস করব না? তাহলে কেনা বেচার সময় উপস্থিত ছিলেন না, কিন্তু নবীর কথা যে মিথ্যা হতে পারে না, নবী যে মিথ্যাবাদী হতে পারেন না, এটা সাক্ষী দিতে অক্ষীর দরকার নাই, এটা সাক্ষী দিতে অক্ষীর দরকার নাই, তাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে সিদ্দিক বলা হলো কেন? এই তোমাদের সঙ্গী, তোমাদের সঙ্গী কি বলে শুনেছ? কি কি বলছেন? বলছে সে নাকি বলছে যে এক রাতেই বাইতুল মাকদেস গেছে আর ফিরে এসেছে, আবার নাকি আসমান জমিন সব দেখে এসেছে, জান্নাত জাহান্নাম দর্শন করে এসেছে, তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন? তিনি যখন বলেছেন তখন আমি বিশ্বাস করি, এটা বিশ্বাস। তো সাক্ষীর জন্য জরুরি নয় যে আপনি অক্ষী দিয়ে দেখবেন, প্রত্যক্ষদর্শী হবেন, আর এখানে দলিল নেই যে আল্লাহ নবী হাজির নাজির। তো যাই হোক, যখন এই আয়াতে পৌঁছলাম, তার মানে কি এখানে আল্লাহ নবীকে বিশাল সম্মান দেওয়া হয়েছে। যেমনি এই সম্মানের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তখন বললেন, হাসবুক আব্দুল্লাহ, হাসবুক, যথেষ্ট, যথেষ্ট। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাকিয়ে দেখলাম তার চেহারার দিকে, তাকিয়ে দেখলাম তার চোখ দুটি থেকে ফাইজা আইনাহু তাদরিফান, তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। অনেক সময় খুশির সংবাদ শুনে খুশির কান্না আসে, তাই না? দুঃখের কান্না আসে, তেমনি খুশির কান্না আসে। খুশির খবর শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চোখ দিয়ে পানি পড়ছিল। এখানে দেখেন, ইবনে মাসউদকে থামতে বললেন, বা বললেন যথেষ্ট, এখানে সাদাক আল্লাহ আজিম বলেননি, ইবনে মাসুদও বলেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কোরআন পড়ার পরে সাদাক আল্লাহ আজিম পড়া এটা নীতি না, ইসলামের নীতি না বা শরীয়তের নির্দেশ না। ওলামারা কুল সাদাক আল্লাহ আছে, অবশ্যই সাদাক আল্লাহ, কিন্তু সেখানে বলা হয়নি যে কোরআন পড়ার পরে তোমরা সাদাক আল্লাহ বলো। সুতরাং সাদাক আল্লাহ আজিম না নবী বলেছেন আর না ইবনে মাসুদ বলেছেন। তো এখানে আমাদের উদ্দেশ্যটা কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি চোখ থেকে কি হলো, পানি পড়তে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো, আফা মিন হাযাল হাদিস তাআজাবুন ওয়া তাযহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছ, হাসছ এবং কান্না করছ না? কোরআন অবতীর্ণ হওয়ার সময়ে কাফেররা হাসাহাসি করতো, তাই না? দেখরে কার ইমান বাড়ল, দেখরে কার ইমান বাড়ল, আলেমদের নিয়ে যেমন হাসাহাসি করে, দেখবেন গ্রামে, গ্রামগঞ্জে কথা বলছি, গ্রামে আলেম ওলামা এলেন, আর মানে সাধারণত লোক জানে যে বাইরের আলেম যখন এসছে তখন নিশ্চয়ই মাদ্রাসা চাঁদা করতে এসেছে কিংবা নিজে চাঁদা করতে এসেছে, তখন এক অপরকে তাকাতাকি বলে হ্যাঁ নোট ভাঙাও, নোট ভাঙাও মানে মানে পাঁচশো টাকার নোট হলে, হাজার টাকার নোট হলে সেটা ভাঙাও দেবে, তার মানে কি এটা ব্যঙ্গ, ব্যঙ্গ করা। তো এইভাবে আলেম ওলামাকে নিয়ে ব্যঙ্গ করে বহু মানুষ, তেমনি সাহাবাদেরকে নিয়েও ব্যঙ্গ করেছে, আলেম ওলামাদেরকে যেমন করা হয়, পেটুক হ্যাঁ দেখো এবার খেতে দাও, এসেছে পাত পাততে এসেছে, নানা রকম যে যেমন পারে, যে যেমন পারে সে সেরকম কথা বলে। কোরআন অবতীর্ণ হলে কাফেররা বহু কথা বলাবলি করত আর তারা হাসাহাসি করত। কোরআন বলছে তোমরা কান্না করছো না। আবু লাহাব, ইকবাল আবু লাহাব বলছে, আহলুস সুফা, আহলুস সুফা কাকে বলে, কাদেরকে বলে আহলুস সুফা, যারা সুফায় বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অর্জন করতেন। সুফা কোথায়, মসজিদে নববীর, মসজিদে নববীর পাশে না, মসজিদে নববীর ভিতরে শেষ প্রান্তে ডান দিকে, তার মানে মসজিদ যদি উত্তর দক্ষিণে হয় তাহলে, আবার আমাদের দেশে মসজিদ মনে করুন পূর্ব পশ্চিম, তাহলে কোন দিকে হবে, পূর্ব দক্ষিণ কোণে, পূর্ব দক্ষিণ কোণে একটা জায়গা, উঁচু জায়গা, সেখানে তারা খেয়ে না খেয়ে পড়ে থাকতেন, গরিব মানুষ তো, তারা পড়ে থাকতেন কিসের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জ্ঞান আহরণ করার জন্য। সুতরাং আহলে সুফা সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কাঁদতে লাগলেন এবং তাদের চোখে পানি গাল বেয়ে বইতে লাগল, গাল বেয়ে বইতে লাগল, তাদের কান্নার শব্দ শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাঁদতে লাগলেন। এবারে আহলে সুফা যখন কাঁদতে লাগল তখন সেই কান্না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি কাঁদতে লাগলেন, তার কান্না দেখে আমরাও লাগলাম কান্দতে, তার কান্না দেখে আমরাও লাগলাম কান্দতে। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, যে ব্যক্তি আল্লাহর জন্য কান্দে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। এইভাবে কান্নার বহু হাদিস আছে, অতএব কান্নার কথা আমি আরো বলছি। যে কোরআন পাঠ করতে করতে আপনিও কাঁদতে পারেন, আপনি কাঁদবেন কোরআন পাঠ করতে করতে, আর সে কোরআন পাঠ করতে করতে কাঁদা হচ্ছে ভালো লোকের আলামত, তবে লোক প্রদর্শন থেকে দূরে থাকুন। অনেক সময় এমন হয় যে লোক দেখে কাঁদতে লাগে, তখন লোকে বলুক আমাকে দেখো কত ভালো লোক কাঁদছে, না এরকম না, আপনি গোপনে কাঁদুন, আপনি কাঁদলে গোপনে কাঁদুন, ভেকের কান্না কাঁদা হতে বিরত থাকুন, যেহেতু তাতে লাভের জায়গায় ক্ষতি হবে, যেহেতু তাতে লাভের জায়গায় ক্ষতি হবে, কারণ রিয়া হলেই কি হয়ে যাবে, লোক প্রদর্শন হলেই আপনার আমলটাই বরবাদ হয়ে যাবে। যে খুব সুন্দর কোরআন পড়তে পারে তার নিকট থেকে কোরআন শুনতে চাওয়া মুস্তাহাব, যেমন শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন কার কাছ থেকে, ইবনে মাসুদের কাছ থেকে, হাফেজ সাহেব একটু কোরআন পড়ে শোনান, কারি সাহেব একটু শোনান, এটা ইমানদারের যে লক্ষণ, যে আমি ভালো পড়তে পারি না, অতএব একটু ভালো শুনব, শুনে আমার মনটা নরম হবে ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ থেকে নিকট থেকে কোরআন শুনতে চাইলেন, যেমন শুনলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আমি আপনার নিকট কোরআন পড়ব, অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে। তিনি বললেন যে আমি তা অপরের নিকট থেকে শুনতে ভালোবাসি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআন পড়া ভালো নাকি শোনা ভালো। আপনি কোরআন পড়তে জানেন তো হয়তো ততটা পারেন না, কিংবা ততটা সুর হয় না। এবার মনে করুন হাফেজ সাহেব ভালো কোরআন পড়তে পারেন, তাহলে আপনার জন্য কোনটা ভালো, কোরআন পড়া ভালো না শোনা ভালো? আসলে উত্তম হলো তাই করা যা মনোযোগের জন্য এবং প্রভাবান্বিত হওয়ার ব্যাপারে বেশি উত্তম। এখন আপনি কোরআন পড়েন, আপনার ফাটা গলা, আপনার বাঁশির সুরে, বাঁশ হচ্ছে ফাটা, তো আপনার আওয়াজ যা বের হয় তাতে আপনার মনে সেই সৃষ্টি বিরোধ সৃষ্টি করে না। এখন আপনি যে হাফেজ সাহেবের সুরে শুনেন, আহা, তখন সেই সুর শুনে মনে হয় যেন হৃদয়টা কেঁপে ওঠে। তো ঠিক আছে, যদি তাই হয় তাহলে শোনাটা ভালো, যদি তাই হয় তাহলে শোনাটা ভালো, অন্তরের দিক থেকে শোনাটাই হয়ে গেল ভালো। কারণ তেলাওয়াতের উদ্দেশ্য হল আয়াতের অর্থ অনুধাবন করা। দেখেন আবার কান্না কখন আসে, শুধু সুর শুনেই কান্না? আপনি অনেক সময় দেখবেন ছোট বাচ্চাদের, কোন কোন বাচ্চাকে দেখবেন মসজিদে আজান শুনে কানতে লাগে, কেন? ওর মনে রাখে যেন কেন দুঃখের সুর পায়। আমি দেখেছি আমারই কোনো বাচ্চা, যখনই আমি কোরআন তেলাওয়াত করতাম কিংবা আজান দিতাম কানতে লাগত, কেন? সে ভাবছে কি আব্বু কানছে, আমি যে কোরআন পড়ছি সেটা ভাব ধারণা নেই, ভাবছে কি কানছে, সে কি কোরআন বুঝছে? কোরআনও বোঝে না, কিছুই বোঝে না, সে এমনিই কানছে সুর শুনে। তো সুর শুনে অনেকে কাঁদে, আর অনেকে অবশ্য যেমন আমাদের গান শুনে অনেকে মাথা হেলায়, হিন্দি গান শুনে মাথা হেলায়, যদিও হিন্দি বোঝে না, সুরটা ভালো লাগে, আরে দারুণ দারুণ। তো অনেক সময়ে এরকম হয় যে আপনি কোরআন শুনে কাঁদছেন কিন্তু কোরআন বোঝেন না। যদি কোরআনটা যদি বুঝতেন তাহলে কি হতো? কোরআনটা যদি বুঝতেন তাহলে কান্নাটা আরো বেশি হতো হৃদয়ঙ্গম। মহান আল্লাহর কিতাব অনুযায়ী আমল যদি করতেন, বুঝতেন এবং আমল করতেন, তাহলে আরো কান্না পেত। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা হাদিসে আছে না, যে লোকেরা এক জায়গায় জমায়েত হয়েছে, কি করছে তারা? আল্লাহ আল্লাহ রসুলের কি করছে, কথা আলোচনা করছে বা আল্লাহর জিকির করছে, আল্লাহর কথা উল্লেখ করছে। তো কি করছে ওরা? বলছে ওরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন কে? আল্লাহ তাআলা। এই যেমন আমরা মজলিসে বসেছি, এই মজলিসের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। ওরা কি চায়? বলে ওরা জান্নাত চায়। আল্লাহ তাআলা কি জানেন না ওরা কি চায়? জানেন, এমনি প্রশ্ন উত্তরের আকারে মানুষকে জানানোর জন্য। ওরা কি চায়? ওরা জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন যে না, আল্লাহ ও তো জান্নাত দেখেনি। তো আল্লাহ বলেন যদি ওরা জান্নাত দেখত তাহলে কি হতো? তাহলে বেশি বেশি করে চাইত। যদি ওরা জান্নাত দেখত বেশি বেশি করে চাইত। আর কি চায়? ওরা জাহান্নাম থেকে পানাহ চায়। জাহান্নাম থেকে পানাহ চায়? ওরা কি জাহান্নাম দেখেছে? তো ফেরেশতারা বলেন যে ওরা জাহান্নাম দেখেনি। আল্লাহ বলেন তাহলে জাহান্নাম যদি দেখত তাহলে কি হতো? ফেরেশতারা বলেন তাহলে আরো বেশি বেশি করে পানাহ চাইত। কারণ শোনা আর দেখা একরকম হয় না, দেখা জিনিস আলাদা। তারপর বলেন ওরা আর কি চায়? বলে আল্লাহ ওরা আপনার বা ক্ষমা চায়, ওরা তোমার ক্ষমা চায়। তখন আল্লাহ বলেন যাও, আমি ওদের সকলকে ক্ষমা করে দিলাম, সকলকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতারা বলেন কিন্তু আল্লাহ তাআলা, ওর মধ্যে অমুক অমুক লোক এসেছে, তারা তো মজলিসে জিকির শুনতে আসেনি, তারা স্বার্থের জন্য এসেছে, কোন একটা স্বার্থ, বন্ধুর সঙ্গে দেখা করার জন্য, বলুন যে কাবসা খাওয়ার জন্য, বলুন যে মক্তবুদা গাড়িতে মার্কেট করার জন্য, বলুন এক একটা যার যেমন সুবিধা মানে আমার মজলিসে এসে কিছু একটা জিকির করব শুনবো এ উদ্দেশ্য না, আল্লাহর বাণী শুনব কিছু শিখবো এ উদ্দেশ্য না, কোন একটা উদ্দেশ্য এসেছে। আল্লাহ তাআলা বলেন আমি ওদেরকেও ক্ষমা করে দিলাম, যাও ওদেরকেও ক্ষমা করে দিলাম, কারণ হুম কওমুন লা ইশকা বিহিম জালিসুহুম, কারণ ওরা এমন এক সম্প্রদায় যাদের সঙ্গে এসে যে বসবে সেও বঞ্চিত হবে না। দেখেন এরা হচ্ছে কে আল্লাহর জিকিরে বসেছে, কিন্তু ওরা আল্লাহর জিকিরে বসেনি এমনি বসে গেছে, তো বসার জন্যই শুধু তাদেরকে বঞ্চিত করা হবে না। এ হচ্ছে সাহচর্যের মাহাত্ম, সাহচর্যের মাহাত্ম। আমাদের বাংলায় একটা কথা বলে সঙ্গ দোষে লোহা ভাসে, জানেন না? জানেন না সঙ্গ দোষে লোহা ভাসে কেমন? লোহা যদি পানিতে ছেড়ে দেন তো কি হবে? তুল তোলাতে চলে যাবে। কিন্তু যদি কাঠের মধ্যে ফাঁসিয়ে দেন, তারপরে যদি কাঠের পানিটা ফাঁসিয়ে দেন, তখন কাঠের সঙ্গে লোহাটাও ভাসবে। তো সঙ্গে দোষ যেমন, সঙ্গ দোষে আপনার মানুষ খারাপ হয়, আর সঙ্গের কারণে মানুষ, সঙ্গীর কারণে মানুষ ভালো হয়। তো এই হল সৎসঙ্গের বা সৎসঙ্গীর উদাহরণ, যে মজলিসে এলে, এই মজলিসে এলে সে বঞ্চিত হবেন, যদিও উদ্দেশ্য এই মজলিসের আসল উদ্দেশ্য তার নয়, কিন্তু সে এসেছে যে চল দেখি কি হচ্ছে, বা একটা নিজের কোন একটা স্বার্থ সিদ্ধি করার জন্য এসেছে, সেই ক্ষেত্রে সেও বঞ্চিত হবে না, সেও আল্লাহর ক্ষমা প্রাপ্তি লাভ করবে, আল্লাহ তারা ক্ষমা সে লাভ করবে, এবং ক্ষমা প্রাপ্তি হয়ে, ক্ষমা প্রাপ্ত হয়ে সে ফিরে যাবে এই মজলিস থেকে। যাই হোক, আমরা কি বলছিলাম, কোরআন তেলাওয়াতের কথা। যদি কোরআনের অর্থ আমরা বুঝি, তাহলে দেখবেন যে আরো বেশি করে কান্না আসছে, আরো বেশি কান্না আসছে। আপনি সূরা ইউসুফ তেলাওয়াত করেছেন, আপনি সূরা ইউসুফের বা ইউসুফের একটা কাহিনী আছে, তাই না? ইউসুফের কাহিনী আপনারা সবাই শুনেছেন, কিন্তু কোরআনে যে কাহিনী আছে সেটা কি জানেন? কোরআন কি ভাষায় ব্যক্ত করেছেন সেটা কি জানেন? জানেন না, যেহেতু মানে বোঝেন না। যদি আপনি কোরআনের ভাষা বুঝতেন আর কোরআন তেলাওয়াত করার সময় যদি আপনার সামনে আপনি ভাষা বোঝেন না, আপনার যদি সূরা ইউসুফ শোনানো হয় কান্না আসবে? কিন্তু যদি আপনি মানেগুলো বোঝেন, যেখানে যেখানে কথা বলা হয়েছে, আহা এমন এমন কথা বলা হয়েছে, মানে বিনিয়ামিন তার ভাইদেরকে কি বলছে, ইউসুফ তার ভাইদেরকে কি বলছে, মানে ইউসুফের আব্বা তার ছেলেকে কি বলছেন, ছেলেরা আব্বাকে কি বলছেন, এই শ্রেণীর কথাগুলো যদি আপনি বোঝেন, কিভাবে নিষ্ঠুরতা সেই কুঁয়োতে ফেলে দেওয়া, তারপরে তার যে কি সম্মান সে রাজ পরিবারে মানুষ হওয়া, তারপরে রাজকন্যা রাজ রানীর সঙ্গে তার প্রেম, আর রানীর সঙ্গে কথোপকথন, তারপরে যখন জেলে দেওয়া হলো জেলে অবস্থা কি, আল্লাহ আকবার, এক একটা কথা যদি আপনি কোরআনের ভাষায় শুনেন, বাংলা ভাষাতে শুনলেও আপনার ওই দোলা দেবে না মনে, যে দোলা আপনার কোরআনের ভাষায় দেবে। কোরআনের ভাষাই হচ্ছে এমন এক সৌন্দর্যময়, এমন এক মাধুর্যময়, এমন এক আকর্ষণময় ভাষা, যে ভাষা আপনাকে কান্নার দিকে নিয়ে যাবে, আপনি কান্দবেন। সুতরাং বারবার বলছি, কোরআন শিক্ষা করুন, কোরআন পড়তে শিখুন, আর কোরআনে যদি আপনি বলেন সে সময় আর নেই যে আপনি আরবি বুঝব, ঠিক আছে বাংলা কোরআন পড়েন, এখন বাংলা তফসির বেরিয়েছে, বাংলা তফসির পড়ুন, কোরআন আয়াত পাশে আছে বা সাইডে বাংলা আছে, কোরআন তেলাওয়াত করুন আর সাইডে বাংলাটা পড়ুন, কিছু তো বুঝবেন। সম্পূর্ণ বুঝতে না পারলেও যদি কিছুটাও বোঝেন, তো ওই যে বলে না নাই মামা থেকে কানা মামাই ভালো, যার মামাই নেই তার থেকে তো আপনার কানা মামা আছে, তো তার তো নিশ্চয়ই ভালো। অবশ্যই এরকম বলবেন না যে হুজুর আমি ভালো পড়তে পারি না, ও কানা গরু থেকে শূন্য গোয়ালই ভালো, কানা গরু থেকে শূন্য গোয়াল ভালো। কোনটা ভালো, নাই মামা থেকে কানা মামা ভালো না কানা গরু থেকে শূন্য গোয়াল ভালো? আপনি আপনার কোরআন পড়াটাকে কানা গরু বললেন, এটা ঠিক না। ভালোর উদাহরণটা দেন, নাই মামা থেকে কানা মামা ভালো, তো আপনি ভালো পড়তে পারেন না বলে যা দরকার নেই পড়বই না, এরকম করবেন না। মোট কথা, যতটা পারেন যথাসাধ্য চেষ্টা করতে হবে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসম্ভব তোমরা আল্লাহকে ভয় করো, সেই চেষ্টা মনের ভিতরে থাকলে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। আপনারা এই কথাও শুনেছেন, যদি কেউ কষ্ট করে কোরআন পড়ে তার মুখ দিয়ে বেরোচ্ছে না, কত চেষ্টা করছে বেচারি, আইনটা উচ্চারণই হয় না, বাংলাতে আইনই নেই, বাংলাতে হ্যা নেই, আর কাদের সাহেব হাফেজ সাহেব হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, বলছে হয় না তো, নেই তো, কত চেষ্টা করছে বেচারি, বলছে ক, বলছে কে, এ কত কষ্ট করে করে কোরআন পড়ছে। যে ব্যক্তি কষ্ট করে কোরআন করবে তার ডবল আল্লাহ, তার ডবল সব। কারি সাহেব গরগর গরগর করে পড়ে যাচ্ছে, আর এই বেচারি কষ্ট করে করে করে করে পড়ছে, চেষ্টা করছে যে ভালো করে পড়বো, তার জন্য ডবল স্বভাব। সুতরাং চেষ্টার অন্তর আল্লাহ অবশ্যই দেখবেন, আর আমাদেরকে চেষ্টা রাখা উচিত। যারা কোরআনের দিনে আসেন না তারা হতভাগা, কোরআনের কোরআন শিখতে যারা আসেন না বা কোরআন শেখায় গুরুত্ব নেই, যে কোরআন না হলেও চলবে, এটা এটা খবরদার মনে হওয়া উচিত না। কোরআন আল্লাহর ভাষা। আমি বলছি যে সৌদিয়া থেকে চলে গেলে এই সুযোগ আর পাবেন না। এখানে যে তাকিদের সাথে, যে আদরের সাথে আপনাদেরকে নিয়ে এসে শেখানো হচ্ছে, দেশে গিয়ে আপনি চেষ্টা করলেও পারবেন না, এরকম সুযোগ পাবেন না, এরকম সময়ও পাবেন না। জানি না মোদারেস কেমন পাবেন তাও জানি না, সে মোদারেস নিশ্চয়ই আছে, কিন্তু সেখানে আপনার কাছে আপনি পাবেন কিনা সন্দেহ আছে। সুতরাং এই সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না, সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।